فَاسْأَلُوا أَهْلَ الذِّكْرِ إِن كُنتُمْ لَا تَعْلَمُونَ. রহমতুল্লাহ বারাকাতু. বাচ্চাদের সাথে অনেক মিথ্যা বলা হয় হয়ে যায়, যেমন খাবার খাওয়ানোর সময় কোনো কিছু শুনতে না চাইলে মিথ্যা বলে থামানো হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে এক মহিলা তার এক ছেলেকে বলল যে বাবু বাইরে যেও না, এসো আমার কাছে, এসো তোমাকে দেবো। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তাকে যে তুমি কি দেওয়ার নিয়ত করেছিলে বা করেছো। তো উনি বললেন যে খেজুর দেওয়ার নিয়ত করেছিলাম। তবে তুমি যদি খেজুর দেওয়ার নিয়ত না করতে, তার মানে মিথ্যা করে ডাকতে, তাহলে তোমার জন্য একটা মিথ্যা লেখা হতো। তার মানে এইভাবে ধোকা দিয়ে মিথ্যা বলা, মানে দেবো না, নিয়ত নেই দেবো না, বাবু বাইরে যেও না, তোমাকে চকলেট দেবো, আইসক্রিম দেবো, কিন্তু দেওয়ার নিয়ত আসলে নেই, মিথ্যা বলে তাকে ফিরিয়ে আনা বা বাচ্চাকে ধোকা দেওয়া। এতে বাচ্চা শিখেও যায়, মিথ্যাও শিখে ধোকাও শিখে। সে যখন অভ্যেস হয়ে যায়, দেখে যে হ্যাঁ মা ডাকলো দেবো বলে দিল না, তখন তার মনের ভিতরে প্রকৃতি সৃষ্টি হয়ে যায়। দু ডবল ক্ষতি, এক গুণা হবে, দ্বিতীয় কথা বাচ্চার তারবিয়ত খারাপ হবে। অনেকেই দেখেছেন যে বাড়িতে কেউ দেখা করতে এলে, মানে দেখা করতে চায় না, তখন ছোট বাচ্চাকে বলে বলো গা আব্বু বাড়িতে নেই, তখন সে গিয়ে বলে আব্বু বা আব্বু বললো আব্বু বাড়িতে নেই। যেহেতু সরল মনে তার সত্য কথাই মুখে বেরোয়, কিন্তু অভ্যেস যখন হয়ে যায় তখন সেও মিথ্যাবাদিতায় জড়িয়ে যায়।